وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমরা বলছিলাম মনের কথা, নিয়তের কথা, অন্তরের কথা। বলছিলাম আল্লাহ তাআলা আমাদের হৃদয় দেখেন। যে কোনো কাজ আমরা করি, কাজের সঙ্গে আমাদের হৃদয়ের কি সম্পর্ক সেটা তিনি দেখেন। তিনি বাহ্যিক কোনো অবস্থা দেখেন না, দেখেন আমাদের কাজ আর কাজের সাথে আমাদের অন্তরের সম্পর্ক। আমরা কি অন্তর নিয়ে কাজটা করেছি, আমরা কাজ করার সময় কি সত্যি আল্লাহর জন্য করেছি নাকি অন্য কোন উদ্দেশ্যে করেছি। আল্লাহ উদ্দেশ্য দেখেন, সেই উদ্দেশ্য বিচার তিনি করতে পারেন। তিনি হচ্ছেন আলিমুম বিযাতিস সুদুর, মনের খবর তিনিই বলতে পারেন। এই জন্য প্রত্যেক আমল কবুল হওয়ার মৌলিক দুটো শর্ত আছে, কি এক হচ্ছে ইখলাস। ইখলাস মানে কি? ইখলাস মানে হচ্ছে খালেস নিয়ত, বিশুদ্ধ নিয়ত। এই বিশুদ্ধ নিয়ত মানে হচ্ছে যে আপনার কাজটা, সে কাজটা হবে একমাত্র আল্লাহর জন্য খালেস, একমাত্র আল্লাহর জন্য বিশুদ্ধ। যদি এতে কোন রকমের ভেজাল প্রবেশ করে, আর সেই ভেজালটা আল্লাহ জানেন, তাহলে সেই আমল আল্লাহ তাআলা কবুল করেন না। মান আমিলা আমালান আশরাকা ফীহি মা'ইয়া গাইরি তারাকতুহু ওয়া শিরকা। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমলে অন্যকে আমার শরীক করবে, আমি তার শরীক সহ তাকে বর্জন করি, তার মানে তার আমল গ্রহণ করি না। সত্যি তাই, যদি আপনার আমল মনের ভিতরে থাকে যে আমি অমককে দেখাবার জন্য করছি, অমকের ভয়ের জন্য করছি, এ কথা আপনাদেরকে আগে বলেছি যে কারো ভয়ে আমল করা হচ্ছে কি শিরক, কাউকে সন্তুষ্ট করার জন্য আমল করা হচ্ছে কি শিরক, তেমনি উলামারা বলছেন কারো ভয়ে আমল বর্জন করাও শিরক, আর কাউকে সন্তুষ্ট করার জন্য কোন আমল বর্জন করাও শিরক। উদাহরণ, আপনি যদি কারো ভয়ে নামাজ পড়েন, শিরক হল। কাউকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ছেন, শিরক হল। আর বর্জন কি? যেমন আপনি দাড়ি রাখেন না, কেন রাখেন না? নবী বলছেন দাড়ি রাখো, আর বিবি বলছে দেখ বুড়া লাগে, দেখতে খারাপ লাগে। তো আপনি নবীর কথা না মেনে বিবির কথা মানলেন, বিবিকে সন্তুষ্ট করার জন্য, কিংবা নেতাকে সন্তুষ্ট করার জন্য, কিংবা আপনার মুদিরকে সন্তুষ্ট করার জন্য আপনি যে কোনো আমল বর্জন করলেন, দাড়ি রাখলেন না, কিংবা নামাজ ত্যাগ করলেন। কিমিয়া, তুমি পার্টি করো, এই পার্টি তুমি নামাজ পড়ছো? নামাজ ছেড়ে, পার্টি করলে নামাজ পড়া হবে না। তার মানে ধর্মনিরপেক্ষ যারা পার্টি করবে, কিংবা ধর্মহীন যারা পার্টি করবে। আমাকে এক ভাই বলছিলেন, বলছে আমি এই পার্টি করছিলাম, হঠাৎ করে নেতা বলল যে তুমি এই পার্টি করো, অথচ তুমি নামাজ পড়ছো, তাহলে কি তোমার কি মূলনীতি সম্পর্কে তোমার মধ্যে ধারণা নেই? আমি সে পার্টি বর্জন করলাম। আর যারা পার্টিকে সন্তুষ্ট করতে চায়, নেতাকে সন্তুষ্ট করতে চায়, তারা নামাজ ত্যাগ করে দেয়। আপনি আল্লাহকে সন্তুষ্ট করেন, আল্লাহ তাআলা অন্তর্যামী, আল্লাহ তাআলা অন্তর দেখে থাকেন। অতএব যদি আপনি কাউকে খুশ করার জন্য কাজ বর্জন করেন কোন কাজ, তাহলে সেটাও হবে শিরিক, ছোট শিরিক, ছোট শিরিক হবে। মোট কথা, যদি আপনি অন্তরে কাউকে সামিল করেন আল্লাহর সাথে, আল্লাহর কাজে, তাহলে সেটা শিরিক হবে। অন্তর হচ্ছে এমন জিনিস যে অন্তরের অন্তঃস্থলে কখন আপনার সূক্ষ্মভাবে শিরিক হয়ে যাচ্ছে আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনি বাড়িতে গেলেন, দেশে গেলেন, অনেক সময় আপনার মা মারা গেছে কিংবা বাপ মারা গেছে, গেলেন, আপনার ইচ্ছা ছিল যে সৌদি আরব থেকে শিখে এলাম যে আনুষ্ঠানিকতা ঠিক না, অনুষ্ঠান করা, লোকজনকে পাঁচ সাতটা গ্রাম খাইয়ে খাওয়ানো, কয়েকটা গরু জবাই করে, দেশের নিয়ম আছে। গ্রামে যেতেই মোরল বলল, হা মিয়া তুমি সৌদি আরব থেকে এলে, কেন করো না? তারপর গ্রামের ইমাম সাহেব, তিনিও মাশাল আবদার নিয়ে বললেন, আপনি সৌদি আরব থেকে বহু কামিয়ে এসছেন, কেন আপনার বাপের নামে খাওয়ান দেন না কেন, খানা দেন না কেন? তখন আপনার মন চায় না, আপনি জানেন যে এটা ঠিক না, আপনি তাদের চাপে পড়ে করলেন, কি হবে জিনিসটা? অন্তরকে জিজ্ঞেস করেন, আপনার অন্তরই বলে দেবে। ওই যে বললাম না, ইস্তাফতে কালবাক ওয়াই নাফতা কাল মুফতুন, তোমার অন্তরকে প্রশ্ন করো, জিজ্ঞাসা করো, ফতোয়া জিজ্ঞেস করো, যদিও তোমাকে মুফতিরা ফতোয়া দিয়েছে। আপনি বুঝতে পারবেন যে আপনার অন্তর কি চাচ্ছে, নাম চাচ্ছে, বদনাম থেকে বাঁচতে চাচ্ছে, মানুষের কাছে নাম নিতে আপনি চাচ্ছেন, নাকি কি উদ্দেশ্যে আপনি সাতখানা পাঁচখানা গ্রাম খাওয়ালেন? আপনার সেই পাঁচ সাতখানা গ্রাম খাওয়ানোতে কোনো কাজে লাগবে? আপনি যদি কাজে লাগাতে চাইতেন তাহলে এটাই আপনি করতে পারতেন। মনে করুন পাঁচ সাতখানা গ্রাম খাওয়াতে আপনার কয়েক লক্ষ টাকা খরচ হল, সেই কয়েক লক্ষ টাকা যদি আপনি আপনার গ্রামের মসজিদে দিতেন, কিংবা আপনার গ্রামের গরিব নামাজি মানুষদেরকে দিতেন। আর আপনি গ্রাম যখন খাওয়াবেন তখন বেনামাজি খাবে না খাবে না, আরে নাস্তিকও খাবে, নাস্তিক আস্তিক নামাজি বেনামাজি আটকি খাটকি তিনশো ষাটকি নামাজ সব নামাজি খাবে। অথচ ওই জিনিস যদি আপনি শুধু বাছাই করা নামাজিদেরকে দিতেন, দোয়া পেতেন, অথচ গোপনে দিতেন, আর সেই গোপনের দান আপনার আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হতো। কিন্তু আপনি আপনার মন আসলে আনুষ্ঠানিকতা পছন্দ করল, এবং সেই ক্ষেত্রে আপনি পছন্দ করলেন যে আপনার নাম হোক, লোকে বলুক যে হ্যাঁ বেটা ছিল, কিংবা নাম নেওয়ার ইচ্ছা নেই, বদনাম থেকে বাঁচার ইচ্ছা, না করলে দেখো বদনাম করবে, এই জন্য করলেন। অন্তর দিয়ে সবকিছু হয়, এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। তাকওয়া, এই যে তাকওয়া, আমাদের আল্লাহ তাআলা আমাদের অন্তর দেখেন, অন্তরের নিয়ত দেখেন, অন্তরের তাকওয়া দেখেন। এই জন্য যখন আমরা কোরবানি দিই, কোরবানি দেওয়াটা আমাদের মাঝে এখন কি হয়ে দাঁড়িয়েছে বলুন তো? প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা এবং পান ভোজনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেন? আপনি কোরবানি যখন দেন, একটা ছাগল দেওয়া ভালো না সাত ভাগের এক ভাগ গরু দেওয়া ভালো? একটা ছাগল দেওয়া ভালো, সবাই জানে, কিন্তু লোকে যখনই বলা হয় ছাগল দেন, আর ভাই ছাগল দিলে তো দুদিনই শেষ হয়ে যাবে, আর গরু দিলে কিছুদিন খাওয়া হবে, তাছাড়া জামাই বাড়ি সব বিয়াই বাড়ি আছে পাঠাতে হবে, দিয়ে গরু দেওয়াই ভালো। তার মানে তার উদ্দেশ্যটা কি হলো? আল্লাহকে সন্তুষ্ট করা হলো না মানুষকে সন্তুষ্ট করা হলো? নিয়তেই গড়বড়। আপনি কোরবানির গরু যখন কিনছেন তখনই আপনার নিয়ত হচ্ছে কি, যে গরু দিতে হবে কারণ এই এই এই, আল্লাহকে সন্তুষ্ট নয়। যদি তা হতো তাহলে পরে আপনি গরুর জায়গায় কি দিতেন? ছাগল দিতেন। আল্লাহ তাআলা কি বলছেন? লাইয়ানাল আল্লাহ লাহু মুহা ওয়ালা দিমা ওয়াহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের কাছ থেকে আল্লাহর কাছে ওই কোরবানির না রক্ত না মাংস পৌঁছে। আল্লাহ কি রক্ত মাংস নিয়ে কিছু করেন নাকি? না, আল্লাহর হক আছে, সেই হকটা গরিব মানুষদের মাঝে দিতে হবে। খাও এবং খাওয়াও কোরবানির গোস্ত, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, সেখান থেকে তোমরা খাও, গরিব মানুষদেরকে খাওয়াও, এ কথা আছে, আল্লাহর হক আছে। কিন্তু নিয়তটা যদি প্রথমে আপনার এইরকম থাকে যে ছাগল দিলে অল্প গোস্ত হবে, গরু দিলে বেশি হবে, তার মানে আপনার অন্তরটা কি? গোস্তের অন্তর। আল্লাহ বলছেন যে আল্লাহর কাছে গোস্ত পৌঁছে না, তাহলে আপনি গোস্ত পৌঁছাচ্ছেন মানুষকে, মানুষকে সন্তুষ্ট করার জন্য, বেশি দিন গোস্ত খাওয়ার জন্য, যে কোরবানিতে বাড়াবাড়ি করা হয়, অন্য ইবাদতে এরকম করা হয় না, অন্য ইবাদতে করা হয় না, শুধু কোরবানি কেন, গোস্ত খাওয়া হয় ওদের। এই জন্য যে জিনিসটা ওয়াজেব নয়, অবশ্য অনেকে ওয়াজেব বলেছেন, সেটা নিয়ে বেশি বাড়াবাড়ি, গরিব মানুষদেরকে ধার করে ঋণ করেও দেখা যাবে কোরবানি করছে। অথচ এমন কাজ যখন কোন অতি প্রয়োজনীয় জায়গাতে দান করতে হবে সেখানে দান করবে না, কিন্তু যেহেতু এতে নিজের স্বার্থ আছে, নিজের ছেলে মেয়ে নিয়ে আনন্দ উপভোগ করা হবে, খাওয়া হবে, পান ভোজনের রয়েছে ব্যবস্থা, তাই কোরবানিতে এইরকম বাড়াবাড়ি আমরা করে থাকি। কিন্তু আল্লাহ তাআলার কাছে কি পৌঁছে? অন্তর। আল্লাহ অন্তর দেখেন, তুমি কিভাবে অন্তর নিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি করলে। আল্লাহ তাআলা পরীক্ষা করেন, যেমন কাকে পরীক্ষা করেছিলেন? প্রথম পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর পরীক্ষা হয়ে গেছিল। আল্লাহ তাআলা সত্যপক্ষে আল্লাহ তাআলা চাননি যে ইসমাইল কি হোক, জবাই হোক, কোরবানি হোক, কিন্তু তার বাপের মনকে, তার বাপের অন্তরকে পরীক্ষা করার জন্য স্বপ্নে দেখালেন যেন ইব্রাহিম ইসমাইলকে জবাই হোক করছেন। আর নবীরা স্বপ্নে যা দেখেন তা সত্য হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বললেন, ছেলে তৈরি হয়ে গেলেন, যে আল্লাহ তাআলার আদেশ তখন তিনিও তৈরি, দুজনেরই অন্তর পরীক্ষা হয়ে গেল। আল্লাহ আকবার, দুজনেরই অন্তর পরীক্ষা হয়ে গেল। আপনার অন্তর যদি আল্লাহর কাছে এখানে মানে মিথ্যাবাদিতে থাকত, তাহলে কি হতো? আপনি কি বলতেন যে নিজের ছেলেকে কোরবানি করব? এটা অন্তরটা কাঁপত, আর অন্তর যখন কাঁপত তখন আল্লাহর আদেশ মানতে পারতেন না। ওই যে একটা কথা আছে না, যে এক প্রেমিকা ছিল, সে তার প্রেমিককে ডেলি এক বাটি করে ক্ষীর পাঠাত, যেখানে ক্ষীর পাঠাচ্ছে, খাচ্ছে, আনন্দের সাথে খাচ্ছে। কে পাঠিয়েছে? না প্রেমিকা, লাইলি পাঠিয়েছে। তারপরে একদিন যে নিয়ে যেত সে বলল যে খালি বাটি, কি ব্যাপার বাটি খালি কেন? তো বলছে আজকে তোমার লাইলি রক্ত চেয়েছে। তখন মজনু বলছে যে যে যে মজনু রক্ত দেয় সে অন্য গলিতে থাকে। তার মানে কি? আমি হচ্ছি খাবারের মজনু, আর রক্ত দেওয়ার মজনু অন্য গলিতে থাকে। বুঝতে পারছেন? উহুদ যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান দান শহীদ হল, দাঁত শহীদ হল। তো কিছু লোক সেদিনে কি করে? হালুয়া বানিয়ে খায়। হালুয়া বানিয়ে খায় কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত শহীদ হয়েছিল, তাই হালুয়া বানিয়ে মা ফাতেমা খাইয়েছিলেন। জানি না নবীদের স্ত্রীরা ছিল তা ছিলেন, তা সত্ত্বেও ফাতেমা কেন বানিয়ে জানি না, যাই ওরা বলে আর কি, হালুয়া খাইয়েছিলেন, তাই সেদিনে হালুয়া বানিয়ে খেতে হয়। আল্লাহর নবী দাঁত ভেঙে হালুয়া খেয়েছিলেন নাকি দাঁত গোটা থাকতে হালুয়া খেয়েছিলেন? তোমরা তো দাঁতকে গোটা গোটা রেখে হালুয়া খাচ্ছ। তার শূন্যটা দেখছেন, অন্তরটা দেখেন, মনটা দেখেন, যেখানে আমরা আনন্দ। এই জন্য দেখবেন অধিকাংশ মানুষ মুসলমানরা ধর্মের নামে আনুষ্ঠানিকতা পছন্দ করে, নামাজে নেই, রোজাতে নেই, কিছু নেই, এমনি হই হুল্লোর যেখানে আছে, ইফতারি পার্টি করেন, সেখানে দেখেন কত হইচই, আবার ইফতারি পার্টি নিয়ে মারামারি, যেখানে পার্টি দেবেন সেখানে আবার পাটাপাটি, সেখানে আবার দলাদলি সৃষ্টি হয়, এ পার্টির লোক ও পার্টির লোককে খোঁচা মারে নিয়ে ঝগড়া সৃষ্টি হয়, সেখানে হই হুল্লোর হয়। আপনারা জানেন যে যুবকরা সাধারণত জলসা করে, যেহেতু তারা ওই যে নাটক যাত্রা ইত্যাদি করতে পছন্দ করে, করতে পারে না অনেক সময়ে মানুষের চাপে, সমাজের চাপে, তখন একটা হই হুল্লোর চায়, তখন বলে কি হুজুর জলসা করতে হবে, অমককে নিয়ে এসো, তমককে নিয়ে এসো, জলসা করে। আর জলসা আসলে উদ্দেশ্য নয়, দুটো কথা শুনবো তা নয়, যারা জলসা করায় তারা দেখবেন জলসা কমিটি জলসা শোনে না, তারা কোথায় আছে? জলসা ঘরে আছে, গ্রিন হাউসে আছে, পাকের ঘরে আছে, যেখানে খাওয়ন দাওয়ানের ব্যবস্থা বেশি আছে সেখানে আছে। কিসব অন্তর? আপনার উদ্দেশ্য কি? আপনি কি জন্য করছেন? এসব আনুষ্ঠানিকতা মানুষরা পছন্দ করে, কিন্তু আসলে অন্তর দেখবেন আল্লাহ, আমাদের এই বাহ্যিক অবস্থা দেখবেন না, আমাদের কাজ দেখবেন, যে কাজ দুটি ভিত্তিতে সঠিক হবে, সেটা হচ্ছে কি? ইখলাস আর তরিকায়ে মুহাম্মাদি। আপনি কি তরিকায়ে মুহাম্মাদি অনুযায়ী করছেন? এই যে সাতটা গরু জবাই করে দুখানা তিনখানা গ্রাম খাওয়ালেন, ইখলাস আছে তরিকায়ে মুহাম্মাদিতে? এরকম আছে যেভাবে খাওয়াতে হবে? যদি আছে তো ঠিক আছে, আপনার অন্তর যদি ঠিক থাকে, খালেস থাকে, তাহলে ঠিক আছে, না হয় কি হবে? মেহনত বরবাদ আর গুনাহ লাজেম, খাম খাতে কষ্ট হবে, অথচ সব পাবেন না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। নিয়ত মানে হচ্ছে মনের সংকল্প, নিয়ত মানে মুখে কিছু বিড়বিড় করে আওড়ানো নয়। এই জন্য আমরা বলি নিয়ত পড়া বিদাত, কিন্তু নিয়ত করা জরুরি। বাবা যা, নিয়ত না করলে আপনার কিছুই হবে না। যে কোনো ইবাদতের জন্য নিয়ত জরুরি, যে কোনো নামাজের জন্য নিয়ত জরুরি, পৃথক পৃথক নামাজের জন্য নিয়ত জরুরি, নিয়ত ছাড়া হবে না। আর মানুষ যার নিয়ত করে তাই পায়, আপনি যুদ্ধ করতে গেছেন, কি জন্য গেছেন? যুদ্ধ করতে এই জন্য গেছেন যেহেতু যার হয়ে যুদ্ধ করছেন সে আপনার পার্টির লোক, দলের লোক, কিংবা যার হয়ে যুদ্ধ করছেন আপনি চাচ্ছেন কি যে তার কাছে আপনি নাম নেবেন কিংবা বেতন নেবেন। যেমন অনেকে হজ করতে যায় টাকা নিয়ে, উদ্দেশ্য কি? কিংবা লোকে বীর বলবে এই জন্য আপনি যুদ্ধ করতে যাচ্ছেন, দান করছেন। দান কেন করছেন? নাম নেওয়ার জন্য, লোকে বলবে যে দান করছে। আর দান করা হয় ভোট নেওয়ার জন্য, তাই না? বেশ ভালো করে ব্যানার টাঙিয়ে দেখেছেন, ব্যানারটা থাকবেই, ব্যানারই তো বলে নাকি, যেখানে পার্টির নাম লেখা থাকে, সংস্থার নাম লেখা থাকে, এই ভিডিও করা হয়, প্রচার করা হয়, অমুক সংস্থা থেকে দান এসেছে। এগুলো উদ্দেশ্য প্রণোদিত, এর পেছনে উদ্দেশ্য থাকে। দান করা উদ্দেশ্য নয়, দান করে আমার উদ্দেশ্য হচ্ছে আমি ভোট পাব। এই যে ভোট বা লোক দেখানি কাজ, কেউ হজ করতে আসে কি জন্য, ওমরা করতে আসে কি জন্য, যাতে করে লোকে আমার প্রজা বা আমার পার্টির লোকেরা জানে যে আমি হচ্ছি একজন ধার্মিক মানুষ। এইভাবে মানুষকে ধোকা দেয় তারা, কিন্তু আল্লাহকে ধোকা দিতে পারবে? আল্লাহকে ধোকা দিতে পারেন না, পারেন অতি অসম্ভব, আল্লাহকে ধোকা দেওয়া সম্ভব নয়। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়ামা ইখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, অসম্ভব। তারা আল্লাহকে ধোকা দেবে, মুমিনদেরকে ধোকা দেবে? না না না, তারা নিজেদেরকে ধোকা দেয়। আসলে ধোকা হচ্ছে নিজেদেরকে, তারা বুঝতে পারে না। সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল, যে কোনো কাজ করবেন। আসলে এই হাদিসটা ওমর আব্দুল খাত্তাবের হাদিস, বুখারী শরীফের এক নম্বর হাদিস, তাই না? এই হাদিসটার প্রেক্ষাপট আছে, সেটা হচ্ছে যে এক সাহাবি বা এক লোক কোন মহিলার সঙ্গে কথা হয়েছিল যে বিবাহ করবে, তো তিনি মহিলার শর্ত লাগিয়েছিল যে তুমি যদি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসো তাহলে আমি বিবাহে রাজি আছি। লোকটি মক্কা থেকে মদিনায় হিজরত করে এলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন বা বোঝা গেল, লোকেরা জানলো যে ওই লোক আসলে এসেছে কার জন্য, আসলে আল্লাহ আল্লাহ রসুলের জন্য হিজরত করে আসছে। হিজরত করা কাকে বলে? হিজরত কাকে বলে? দেশ ত্যাগ করা। কিন্তু শুধু দেশ ত্যাগ না, কার জন্য দেশ ত্যাগ করা? ইসলামের জন্য, দিন বাঁচানোর জন্য, আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য। তখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দেশ ত্যাগ করা। দেখেন অনেক বক্তা এখনো বলে রাসুলকে সন্তুষ্ট করার জন্য, এখনো রাসুলকে সন্তুষ্ট করা সম্ভব না তখন, কিন্তু এখনো অনেকে বলে আল্লাহ আল্লাহ রসুলকে সন্তুষ্ট করব, কিন্তু না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। ফামান কানাত হিজরাতুহু লিল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরত আল্লাহ আল্লাহ রসুলের জন্য তার হিজরত আল্লাহ আল্লাহ রসুলের জন্য। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা ওয়া ইমরাতিন তাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, যদি কোন মানুষ হিজরত করে দুনিয়া লাভের জন্য, টাকা পয়সা পাব, কিংবা কোন মহিলাকে বিবাহ করার জন্য, তাহলে তার হিজরত তার জন্য হবে যার জন্য সে হিজরত করেছে। তার মানে সেটাই লাভ হবে যেটা সে নিয়ত করেছে, সে কিন্তু আল্লাহর সন্তুষ্টি পাবে না। এই হল নিয়ত। আর নিয়ত হচ্ছে মনের সংকল্পের নাম, মনের সংকল্প হচ্ছে নিয়ত। নিয়ত মুখে পড়ার কিছু নয়। আপনারা জানেন নামাজে নাওয়ায়তু আন, যাকাতে নাওয়ায়তু আন, রোজাতে নাওয়ায়তু আন, এসব কিছুই নেই। এমনকি হজের যে নিয়ত বলা হয় সেটাও নামাই তো আন না, কি আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, এটা হজ যে করছি তার একটা প্রকাশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এলান করেছেন সেই এলান, এটাও কিন্তু নামাই তো আন না। এই জন্য নামাই তো আন বলে যে নিয়ত মুখস্থ করানো হয়, এবং এই নিয়তের ভয়ে অনেকে নামাজই পড়তে ধরে না, পড়ে না, এই নিয়ত হচ্ছে বিদাত। সুন্নাত হচ্ছে মনের সংকল্প, আপনি যেটা করবেন মনের মধ্যে নিয়ত করবেন সেটাই হচ্ছে সুন্নত। আর নিয়ত ছাড়া আপনার নামাজ হবে না। নিয়ত মুখে নয়, নিয়ত কিসে হয়? অন্তরে। আমি বাদশাহ নামদারকে একটা প্রশ্ন করছি, আপনি আসরের সময় এলেন, চার রাকাত নামাজ পড়বেন, দিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, নাওয়াইতা নুসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতিন সালাতাজ যোহরি মুতাওয়াজ্জিহান লিজিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলে দিলেন, দিয়ে হাত বেঁধে নামাজ শুরু করলেন। কিসের নামাজ পড়লেন? আসরে, তাই না? কিন্তু বললেন কি মুখে? সালাতাজ যোহরি। আপনি খেয়াল করেননি, আপনার যোহরের নামাজ হবে না আসরের নামাজ হবে? আসরের নামাজ হবে। কেন? আপনার মনের ভিতরে কি আছে যে আমি আসরের নামাজ পড়ছি, কিন্তু মুখে বাই চান্স বেরিয়ে গেছে। মুখে যেটা বেরিয়েছে সেটা দেখার নয়, এটার নাম নিয়ত নয়। নিয়ত হচ্ছে অন্তরে যেটা সংকল্পবদ্ধ হয়েছে, সেটা হচ্ছে নিয়ত। শুধু কি মুখের কথা দেখিবে দেবতা, শুনিবে না জননীর অন্তরের কথা? মুখের কথা না, মনের কথাও জানতে হবে, মনের কথাও দেখতে হবে। আল্লাহ তাআলা মনের কথা দেখেন। তো আপনার মনে যেটা আছে সেটা সংকল্প, তাই না? মনে যদি নিয়ত করেন তাহলে কোনো কাজ হবে, নচেত হবে না। আপনি অনেক সময় দান করলেন, মনে করুন আপনি 500 টাকা দান করলেন, দিয়ে ভাবলেন এটা আমার যাকাত। কখন ভাবলেন? দেওয়ার সময় না, পরে ভাবলেন, তাই না? হবে? আপনি আপনার উপরে গোসল ফরজ ছিল, দিয়ে তারপরে বাড়িতে বিয়া এলো, বিয়া এলো বাড়ির সামনে পুকুর মাশাআল্লাহ, আর বৃষ্টিও শুরু হল, দিয়ে আপনি নামলেন জাল, ওই যে কি জাল বলে, হ্যাঁ, দিয়ে জাল নামলেন, ডুবে এ করে মাথা তো বৃষ্টি পড়ছেই, দিয়ে ভালো করে আপনি মাছ টাস ধরে নিয়ে নিয়েলেন ব্যয়ের জন্য, আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাপড় পরলেন, এমন সময়ে আল্লাহু আকবার বলে জোহরে আজান শুরু হয়ে গেল। জোহরে আজান শুরু হল তখন আপনি ভাবলেন নামাজ পড়তে হবে, নামাজি মানুষ, নামাজ পড়তে হবে। হঠাৎ করে উজু গোসলের কথা মনে হতেই মনে হলো যে আমার গোসল ফরজ বাকি আছে, অতএব গোসল করা দরকার ছিল। ও, আমি তো অনেকক্ষণ ভিজলাম, অনেকক্ষণ ডুবলাম, সমস্ত গা তো ধোয়া গেছে, অতএব আর গোসল করা দরকার কি? এবার শুধু নামাজ পড়তে গেলেই হবে, কিংবা উজু করে নামাজ পড়বে, গোসল তার হয়ে গেছে এটা সে ভাবলো। আসলে কি গোসল হয়েছে বাদশা? কেন গোসল হয়নি? ওই যে যে জিনিসটা থাকা দরকার ছিল সেই জিনিসটা আপনার সেই সময় ছিল না যে সময়ে আপনি ওই কাজটা করেছেন। নিয়ত না থাকলে পরে হবে না, নিয়ত থাকলে পরে হবে। আপনারা জানেন যে একথা আপনাদেরকে বলেছি, তবে ক্যামেরাবদ্ধ হয়েছে কিনা জানি না, যে নিয়তের ফলে একটাই কাজ 6 রকম হয়। নিয়তের ফলেই একটা কাজ 6 রকম হয়। কিরকম হুজুর? মনে করুন আপনি একটা লোককে দেখলেন মাকতাবুদ দাওয়া থেকে জামে মসজিদ আসা যাওয়া করছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর পর্যন্ত একই কাজ যাওয়া আসা করছে। আপনি 1 নম্বর লোককে জিজ্ঞেস করলেন, কি ভাই আপনি ফজরের নামাজ পড়ে এইভাবে মাকতাবুদ দাওয়া থেকে মসজিদ আবার আসা যাওয়া করছেন, কি ব্যাপার? বলেন, না হুজুর, অনেকদিন বিয়ে শাদি হয়েছে, ছেলে মেয়ে হয়নি, তো আমাকে এক হুজুর বললেন যে মাকতাবুদ দাওয়া থেকে জামে মসজিদ খুব পবিত্র জায়গা, যদি আপনি ওখানে প্রতিদিন ফজরের পর কমসে কম 3 দিন যাওয়া আসা করেন এইভাবে সাফা মারওয়া সাই করার মতো, তাহলে আপনার ছেলে হবে, সন্তান হবে। কি বলেন, এটার নাম কি? শিরিক। কেন? যেহেতু আপনি এমন জিনিসকে সন্তান হওয়ার কারণ মনে করলেন যেটা আসলে কোন কারণ নয়, হয়ে গেল শিরিক। 2 নম্বর ভাইকে জিজ্ঞেস করছেন যে ভাইজান কি ব্যাপার, আপনি এরকম মাকতাবুদ দাওয়া থেকে জামে মসজিদ আসা যাওয়া করছেন, দেখছি প্রায় ফজরের নামাজ পড়ি। হুজুর বলেন, আমাকে এক হুজুর বলেছেন জায়গাটা খুব ভালো জায়গা, যদি প্রত্যেক দিন 7 বার করে এইভাবে আসা যাওয়া করা হয় তো সাফা মারওয়া সাই করার মতো সব পাওয়া যায়। এটা কি বলে? এটার নাম হচ্ছে বিদাত। কেন বিদাত? যেটা হাদিস কোরআনে নেই, যে সওয়াবের কথা আপনি যদি নিজের পকেট থেকে বলেন, অমুক জায়গাতে অমুক জামায়াতে অমুক মিটিংয়ে অমুক জলসাতে গেলে হজের সমান সওয়াব হয়, অমুক কাজ করে এলে, এতদিন করে এলে যে মাথা নেড়া করা হয় তো হজের সমান সওয়াব হয়, অমুক করলে এত হয়, অমুক করলে এত হয়, এই যে সওয়াবগুলো আপনি নিজের পকেট থেকে বলছেন, বিশ্ব ইজতিমা আরো কত কি আছে, অনেক মানুষ মানে বানিয়ে বানিয়ে বলে যে ওখানে গেলে পরে হজের সওয়াব হয়, ওখানে গেলে দোয়া কবুল হয় ইত্যাদি ইত্যাদি। তো যদি এইগুলো হাদিস কোরআনে না থাকে, আপনি নিজের পকেট থেকে বানিয়ে বলেন, তো কি হবে এটা? এটাকে বলে বিদাত। কাজ একই, কাজ দুটো কাজ একই। আর তিন নম্বর ভাইকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আপনি এইভাবে আসা যাওয়া করছিলেন, কি ব্যাপার? এই কাজটা দুরকম হওয়ার কারণ কি? আসলে অন্তর, আপনার মন, আপনার ইচ্ছা, আপনার উদ্দেশ্য, আপনার সংকল্প। তিন নম্বর ভাই বলেন না, কালকে আমি মাকতব দাওয়া থেকে জামে মসজিদে নামাজ পড়তে এলাম, হঠাৎ করে আমার পকেটে দামি কলম ছিল এসার সময়, তারপরে আমি হঠাৎ করে রাত্রে মনে পড়লো যে কলমটা বোধহয় পড়ে গেছে কোথায়, তো আমি ভাবলাম হয়তোবা এখানে কোথাও পড়েছে, তাই আমি বারে বারে যাওয়া আসা করে খোঁজাখুঁজি করছি, কলমটা দামি কলম, এটা কি? এই কাজটা কি? এটা বৈধ, মুবাহ বলা হয় যাকে, যাকে বলা হয় মুবাহ। আপনি আপনার জিনিস খুঁজছেন, সমস্যা নেই, খুঁজলেও সব নেই, না খুঁজলেও গোনা নেই, তাই না? আপনার নিজের জিনিস, একই কাজ, যাওয়া আসা। চার নম্বর ভাইকে জিজ্ঞেস করছেন, কি ব্যাপার আপনি এইভাবে দেখছি মাকতবুদ দাওয়া থেকে, মাকতবুদ দাওয়া মানে জামা জামে কি বলে আপনার দাওয়াত অফিস, ইসলামিক সেন্টার, ইসলামিক সেন্টার থেকে জামে মসজিদ মোটামুটি তিন চার মিনিটের পথ, তাই না? আপনি যাওয়া আসা করছেন, কি ব্যাপার? তো বলছি হুজুর বলেন নাই, শুনছি যে এরকম ফজরের নামাজ পড়ে একটু যদি যাওয়া আসা করি তা শরীরটা কি হবে? ভালো হবে, ব্যায়াম হবে, শরীর চর্চা হবে, এটাকে আপনি কি বলবেন? এটা মুস্তাহাব, ভালো, আপনি এক শরীর ভালো করার জন্য যদি করছেন তো এটা আপনার জন্য ভালো, শরীরকে ঠিক করার জন্য যদি আপনি করেন সেটা আপনার জন্য ভালো, অতএব মুস্তাহাব বলা যায়, ঠিক আছে। পাঁচ নম্বর ভাইকে জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার আপনি এভাবে যাওয়া আসা করছেন, কি ব্যাপার? তো বলছে এখানে আসলে একজন বিখ্যাত লোক আছে, তার পাহারা দেওয়া দরকার, মানে তাকে তার প্রোটেকশনের জন্য বা তার নিরাপত্তার জন্য আমি পাহারা দিচ্ছি, ডিউটি ডিউটি করছি, এটা কি বলবেন আপনি? ওয়াজিব। বেতন নিয়ে যে কাজ করা হয় সেটা কি? ওয়াজিব, একই কাজ, যাওয়া আসা যাওয়া আসা, ওয়াজিব। আর একজন দেখছেন যে এক যুবক এভাবে যাওয়া আসা করছে, কি ব্যাপার? এটা ছ নম্বর ওকে জিজ্ঞেস করলাম, বলেন না একজনের সাথে ওয়াদা ছিল দেখা করার, তো তাকে আমি এইভাবে যাওয়া আসা করে তার সঙ্গে দেখা করার চেষ্টা করছি, বুঝতে পারলেন? এটাকে কি বলা যায়? হ্যাঁ, এটা হলো হারাম। এই একই কাজ, যাওয়া আসা যাওয়া আসা, মাকতুব ইসলামিক সেন্টার থেকে জামে মসজিদ, একই কাজ, কারোর জন্য হারাম, কারোর জন্য মুস্তাহাব, কারোর জন্য মুবাহ, কারোর জন্য শিরিক, কারোর জন্য বিদাত, আর কারোর জন্য ওয়াজিব। কিসের জন্য হলো? শুধু অন্তর, মনের জন্য। মনের খবর কে জানেন? আল্লাহ তাআলা। অতএব যে কোনো কাজ করবেন এই কাজ হবে আপনার মনের উপরে নির্ভরশীল, মন যেরকম বলবে আপনার সেরকম। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে বড় মেহবান মেহরবানি আছে যে আল্লাহ তাআলা আমাদের অনেক কাজকে মনের জন্য, কাজটা না করলেও কি করে দেন? সব লিখে দেন, তাই না? একই ব্যাপার আমাদের অনেক হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদিতে চলতে চলতে বলতেন যে মদিনাতে কিছু মানুষ আছে যারা বসে বসে তোমাদের সমান সব পাচ্ছে, কারণ তাদের মন আমাদের সাথে আছে। তারা আছে কোথায়? মদিনাতে। আর তো আমরা জিহাদে আছি, কিন্তু তাদের মন আমাদের সাথে আছে, তাদের নিয়ত আসলে, তারা যদি তাদের ওজর আছে বলে, ওজর আছে বলে তারা আমাদের সব পাচ্ছে, আমাদের মতো সব পাচ্ছে। তারপর ধরুন যদি কোনো বান্দা অসুস্থ হয় কিংবা সফরে যায়, অসুস্থ হলে সফরে গেলে ইবাদত কমে যায়, তাই না? তার ফলে যে ইবাদত কমে যায় তার স্বভাবটা কেমন পায়? সুস্থ অবস্থায় যেমন এবং মুকিম অবস্থায়, ঘরে অবস্থানকারী অবস্থায় যে স্বভাবটা পায় সেই স্বভাবটাই আল্লাহ তাআলা লিখে দেন। এটা কিসের জন্য? মনের নিয়তের জন্য। যেহেতু তার মনের জোর আছে যে অসুস্থ হলেও তার ইচ্ছা আছে, আপনি জামাতে নামাজ পড়তে গেলেন, জামাতে নামাজ পড়তে মসজিদে যেতে যেতে আপনার খুব প্রাণ চেষ্টা জামাত ধরবো, কিন্তু কাজে ফেঁসে গেছেন, জামাত যেমনি মসজিদে গেছেন সালাম ফিরে দিল, জামাতের স্বভাব পাবেন না? পাবেন না। পাবেন কেন? যেহেতু আপনার নিয়তে ছিল যে আমি জামাতের নামাজ পড়ব, জামাতের স্বভাব ধরবো, কিন্তু ওজোর ছিল বলে আপনি পারলেন না। এইভাবে আল্লাহ তাআলা আমাদের নিয়ত দেখে কি করেন? স্বভাব পরিপূর্ণ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব হাদিস আছে, একটা হাদিসে আছে, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানবিয়া ইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইলি ফাগালাবাতহু আইনুহু হাত্তা ইউসবিহ কাতকুতিবা লাহু মা নাওয়া ওয়া কানা নাওমুহু সাদাকাতুন আলাইহি ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি মির রাব্বি। আল্লাহু আকবার। নাসাঈ ইবনে মাজাহ ইবনে হিব্বান হাকিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবু দাদদা থেকে বর্ণিত, যে ব্যক্তি বিছানায় এলো, কখন? সবার সময়ে রাত্রে বিছানায় এলো, ঘুমাবার সময়ে নিয়ত করলো যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বলেছিলাম সেদিনে কিসের দরকার আছে? নিয়তের দরকার আছে, মনকে পরিপাটি করতে হবে। যদি আপনার মনে থাকে যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, ফজরের নামাজ জামাতে পড়ব, আপনি পারবেন। আর যদি মনকেই আপনি পরিপাটি না করেন, দুর্বল হয়ে যান মনের দিক থেকে, তাহলে শয়তান কি বলবে আপনার ঘরের কাছে গিরে মেরে বলবে, আলাইকা লাইলুন তাউইলুন ফারকুদারে, রাত এখন লম্বা আছে, ঘুমা। কোন কোন মানুষ দেখবেন, আপনারা যারা আমার সাথে নামাজ পড়েন মসজিদে, তারা দেখেছেন যে প্রায় প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সুন্নত পড়ছে, ঠিক কিনা বাদশা? দেখেছেন অনেক মানুষ ফজরের নামাজের পরে সুন্নত পড়ছে, ভালো লোক। ফজর কোন সময়ে পৌনে চারটায় হয়, চারটেই হয়, তখনও ফজরের পর সুন্নত পড়ে। আর এখন ফজর হচ্ছে পাঁচটার পরে, আরো কিছুদিন পরে আরো পরে হবে, এখনো সে ওই ফজরের পরেই সুন্নত পড়ছে। যদি ফজরটা সকাল দশটায় হয়, তাও সেই ফজরের নামাজের পরে সুন্নত পড়বে, বুঝতে পারছেন? কারণ তার মনটাই ওরকম, একবারে রাইট টাইমে উঠবে, ঠিক একামত হবে, তার আগে অ্যালার্ম দিয়ে রেখেছে, উঠে তা ফটাফট উজু করে নিয়ে আল্লাহ বেরিয়ে গেল, দিয়ে সুন্নতটা পড়তে পেল না, সুন্নতটা পরে পড়ে নিলেও হবে। এই যে নিজ মন, নিজ মন মানুষের আশ্চর্য। আপনি দেখবেন যে অনেক মানুষ তাদের সামনের কাতারে এসে বসা দরকার, কিন্তু পেছনে বসে থাকে, এমনকি কাতার বাঁধার সময়ে সামনের কাতার আসছে না, পেছনে, সব সময় পিছ দিকে টান মারে। কেন? প্রথম কাতারে বেশি সব, তাই না? প্রথম কাতারগুলোতে আল্লাহ তালার পক্ষ থেকে কি হয়? রহমত বর্ষণ হয়, ফেরেশতারা দোয়া করেন, কিন্তু সে স্বভাব না নিতে চেয়ে পেছন থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইযালুন নাসু ওয়াজা ইযালুন নাসু ইতাখারুনা হাত্তা ইউয়াখিরুহুমুল্লাহ। মানুষ পিছে হতে থাকবে, শেষ করে আল্লাহ তাআলা তাকে পিছু করে দেবেন। মন যদি পিছুতে হয়, তো আপনি ধীরে ধীরে সব বিষয়ে পিছিয়ে যাবেন, আল্লাহ পিছিয়ে দেবেন। কেন পিছানি মন? সামনের দিকে থাকবো, সামনে যাব। পক্ষান্তরে আরেক শ্রেণীর মানুষ আছে, যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না, কিন্তু জুমার দিন, ঈদের দিন প্রথম কাতারে ইমাম সাহেবের পেছনে, দেখেছেন, খেয়াল করেছেন? তারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না, কিন্তু ঈদের দিন আর জুমার দিন প্রথম কাতারে গিয়ে ইমামের পেছনে। এ এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণীর মানুষ যারা আলেম, আলেম হয়েও জামাতে হাজির হয় না, প্রথম কাতারে যেতে চায় না। অবশ্য কিছু মানুষ আছে আল্লাহর সামনে লজ্জা করে মুখ দেখাতে, জামাতের সামনে লজ্জা করে মুখ দেখাতে, কিংবা ভয় করে যে ইমামতি করতে বলবে। কিন্তু ইমাম যখন রাসমি আছে, ইমাম যখন আপনার নির্দিষ্ট করা আছে, তখন তো লজ্জা করার কথা নেই। কিন্তু কোন শ্রেণীর মানুষের নিজ মন থাকে, এই মন নিজ হওয়ার জন্য সে নিজেকে চায় না যে আমি সমাজের মাঝে একটা প্রতিষ্ঠিত মানুষ, আমি যে কাজটা ভালো সেই কাজটা করব আগে, আমার দেখা দেখি আরো পাঁচটা লোকে করবে, তা না পেছনে, সবসময় পেছনে, ফজরের পরে সুন্নত। এগুলো হচ্ছে মনের কি, মনের পিছফা, পিছু হটা, পশ্চাৎবর্তিতা, মানে সবসময় পিছনের দিকে ধাবিত হওয়া। কিন্তু যদি আপনি মনকে পাকা করেন, তো আপনি ফজরের নামাজ পড়তে পারবেন জামাত সহকারে। আর দেখবেন জুমার দিনে বেশিরভাগ মানুষ ফজরের নামাজ পড়ে না জামাতে, কেন বলুন তো? কারণ পরে ছুটি, ডিউটি নেই, তাই না? অথচ আপনারা কি জানেন সব থেকে শ্রেষ্ঠ নামাজ কোনটা? জুমার দিন ফজরের নামাজ শুধু নয়, জুমার দিন ফজরের নামাজ জামাত সহকারে, যে নামাজ জুমার দিনের জুমার ফজর জামাত সহকারে পড়া হয়, সেই নামাজ সব থেকে শ্রেষ্ঠ নামাজ। আর ওই নামাজটাতে বহু মানুষ ফাঁকি দেয়, যাদের শুক্রবারের ছুটি, সারা রাত জাগে, দিয়ে ফজরের একটু আগেই সুইচটা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে যায়, তারপরে লিল্লাহ আল্লাহ ফিল্লাহ, কোথায় কখন হবে, যখন দশটায় উঠবো, এগারোটায় উঠবো, তখন উঠে কোন রকম করে ব্রাশ করে, তারপরে উজু করে দু রাকাত চার রাকাত ঠুকে দিলাম, হয়ে গেল, তাই না? এইরকম নিচ মনের, হীন মনের মানুষ আছে। এরকম যদি কেউ করে আলাদা কথা, মনকে পাকা করতে হবে। মনকে কি বলছিলাম, যদি কেউ নিয়ত করে শোয় যে আমি আল্লাহর আস্তে তাহাজ্জুদ পড়ব, আমি ফজরের আগে উঠব তাহাজ্জুদ পড়ব, কিন্তু বেচারি ঘুম ভাঙল না, হঠাৎ করে আজান শুনে তার ঘুম ভাঙল, আজান শুনে যখন ঘুম ভাঙল উঠল উজু করে, এবার তো তাহাজ্জুদ পড়া হবে না তাই না, কিন্তু বেতেরটা বাকি আছে, কি করবে? এই বেতেরটা হয় যদি তার চাস্তের সমান সময় হয়, যদি সে চাস্তের নামাজ পড়ে তাহলে সে তাহাজ্জুদের সমান জোর করে পড়ে নেবে, আর না সময় যদি না হয় কাজের লোক হয় তাহলে ওই ফজরের আজান হয়ে গেলেও বেতেরটা কাজা পড়ে নেবে, এক রাকাত তো এক রাকাত, তিন রাকাত তো তিন রাকাত, বেতের কাজা পড়ে তারপর দু রাকাত ফজরের সুন্নত পড়বে। কিন্তু আল্লাহ তাআলা তাকে তাহাজ্জুদের সওয়াব দেবেন, কেন সওয়াব দেবেন, যেহেতু সে নিয়ত করে শুয়েছিল যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। আল্লাহ তাআলা বড় মেহরবান, যারা নিয়ত করে না, হতভাগা বললাম আগে, কিন্তু নিয়ত করে শুয়ে যদি সে কাজ না করতে পারে আল্লাহ তাআলা তাকে সওয়াব দেবেন। কানা নাওমুহু সাদাকাতান আলাইহি, আর এই ঘুমটা তার জন্য কি হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে সাদকা হয়ে যাবে। যেমন সফরের নামাজ কসর করা আল্লাহর পক্ষ থেকে সাদকা তাই না, রোজার দিনে রোজা রেখে ভুল করে যদি কিছু খেয়ে নেন আল্লাহর পক্ষ থেকে ফাইন আতামাহুল্লাহু ওয়া সাকা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে খাওয়ানো হয়, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে কি হবে, ঘুম সাদাকা হয়ে যাবে, অথচ সবকে সব পাবে আল্লাহ। আর এ ব্যাপারে নিয়তের ব্যাপারে মনের ব্যাপারে একটা প্রকার স্পষ্ট হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, তার মানে কি হাদিসে কুদসি, ইজা হাম্মা আব্দি বিহাসানা ওয়ালাম ইয়ামালহা, যদি আমার বান্দা কোন ভালো কাজের নেক কাজের নিয়ত করে এবং কাজটা করতে পারে না, কোন কারণে ফেঁসে যায় আটকে যায় করতে পারে না, তাহলে তার জন্য কাতাবা থালাহু হাসানা, তাহলে পরে ফেরেশতারা কি করেন, তার জন্য একটা কি হয়, একটা নেকি লেখা হয়। আর যদি কাজটা করতে পারে তাহলে কত নেকি লেখা হয়, আশরা হাসানাত, দশটা নেকি লেখা হয়। নিয়তটা করলেন অমুক জায়গায় জলসা হবে শুনতে যাব, কাজে ফেঁসে গেলেন যেতে পারলেন না, আপনার নেকি লেখা হয়ে গেছে, নিয়ত করার সাথে সাথেই নেকি লেখা হয়ে গেছে, তারপরে জলসার দিনে যেতে পারলেন না, তাহলে সেই নেকিটা কাটা যাবে না, কাটা যাবে না, থেকে যাবে। আর জলসা শুনতে গেলে আপনি দশটা নেকি পাবেন পক্ষান্তরে, হ্যাঁ শুধু দশটাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইলা সাবইয়া মিয়াত, সাতশো পর্যন্ত, কি বলছেন, এজা হাম্মা আব্দি বিহাসানা, আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা যখন কোন নেক কাজের নিয়ত করে, ওয়ালাম ইয়ামালহা কাতাবতুহা লাহু হাসানা, তার জন্য আমি একটা নেকি লিখে দিই, ফাইন আমিলাহা কাতাবতুহা লাহু আশরা হাসানাত ইলা সাবইয়া মিয়াত, আর যদি সে আমল করে নেয় তাহলে আমি তার জন্য দশ থেকে সাতশো গুণ পর্যন্ত সওয়াব লিখে দিই। ওয়াইদা হাম্মা বিসাইয়া, আল্লাহ কত বড় মেহরবান, যে বান্দা যখন কোন খারাপ কাজের নিয়ত করে, ওখানে ভালো কাজের নিয়ত করলে আলাতুল কি লেখা হয়, লেখা হয় তাই না, কিন্তু খারাপ কাজের নিয়ত করলেই ফেরেশতা আলাতুল লেখা হয় না, মানে সঙ্গে সঙ্গে লেখা হয় না, কি করা হয়, অপেক্ষা করা হয়, যে নিয়ত করেছে সংকল্প করেছে কিন্তু দেখা যাক করছে কিনা, ওলামি আমালহা, তাহলে লাম আকতুবহা আলাই, যদি খারাপ কাজ না করে তাহলে আমি তার জন্য গুনাহ লিখি না, পাপ লিখি না, ফাইন আমিলাহা কাতাবতুহা সাইয়াতান ওয়াহিদা, তারপরে যদি করে নেকিটা করলে দশটা থেকে সাতশোটা লেখা হয়, কিন্তু পাপটা নিয়ত করার পর যদি করে কটা লেখা হয়, নিয়ত করার সময়ও লেখা হয় না, পরে যখন কাজটা করে ফেলে তখন লেখা হয় একটা মাত্র। আর অন্য বর্ণনায় আছে যদি তা আল্লাহর ভয়ে ত্যাগ করে তাহলে উল্টে সব লেখা হয়। এসব কোথা থেকে, এই যে মন, এই অন্তর, এই মনের কথা আপনারা নিশ্চয়ই জানেন, মান গাজা ফি সাবিলিল্লাহ ওয়ালাম ইয়ানবি ইল্লা ইয়াকালান ফালাহু মা নাওয়া, যারা যুদ্ধ করতে যায় জিহাদ করতে যায়, এর আগে বললাম জিহাদ করতে যাওয়ার সময়ে যদি আপনি নিয়ত করেন যে আপনি একাল লাভ করবেন, একাল মানে দড়ি কিংবা এই যে একাল সৌদিরা করে না গোল মতো, এইটার জন্য যদি যুদ্ধ করতে যায় তাহলে যার নিয়ত করেছে সে সেটাই পাবে, জিহাদের কোন সব সে পাবে না। আর আরো কথা আছে, অবশ্য সময় বেশি হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আরো কথা ইনশাআল্লাহ মনের কথা আপনাদেরকে আরো পরে শোনাবো, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমাদের মনটাকে ঠিক করার জন্য। ওরা যে বলে নামাজ পড়তে বললি আদেশ করলি, বলে আগে মনটাকে ঠিক করো, ঠিক কথাই, মনটাকে ঠিক করতে হবে, মনের জমি আগে পরিষ্কার করতে হবে, মনের আগাছা আগে দূর করতে হবে। আর এই মন নিয়েই মানুষের সবকিছু, মন নিয়েই ভালো কাজ, মন নিয়েই খারাপ কাজ। অতএব মন যদি আপনার ঠিক থাকে তো অনেক কাজ আপনার দেখবেন, অল্প কাজ কিন্তু আপনার সব আপনার তার বিনিময় অনেক বেশি পাচ্ছেন। কিসের জন্য? শুধু মনের জন্য। তো মনটাকে ঠিক রাখার চেষ্টা আমাদের করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।